بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। শপথ গ্রহ নক্ষত্র শোভিত আকাশে এবং প্রতিশ্রুত দিবসের এবং সেই দিবসের যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়, অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা অর্থাৎ অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা। যখন তারা তার কিনারায় বসেছিল এবং তারা বিশ্বাসীদের সাথে যা করছিল তা নিরীক্ষণ করছিল। الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে তারা প্রশংসিত পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের ক্ষমতার মালিক। আল্লাহর সামনে রয়েছে সবকিছু। যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে অতঃপর তাওবা করেনি, তাদের জন্য আছে জাহান্নামে শাস্তি আর আছে দহন ও যন্ত্রণা। إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد جرى إيمان آمي أو شهد كرم كري تابي جنات جنات جاد طلد شبرباهي تهاي নির্ছরিণী সমূহ, এটাই মহা সাফল্য। নিশ্চয়ই তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন। ইন্নাহু হুয়া ইউবাদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ দুল আরশিল মাজীদ ফাআলুল লিমা ইউরীদ তিনি প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন। তিনি ক্ষমাশীল, প্রেমময়, মহান আরশের অধিকারী। তিনি যা চান তাই করেন। হাল আতাকা হাদীসুল জুনুদ ফিরআউন ওয়া থামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব ওয়াল্লাহু মিন ওয়ারাঈহিম بل هو قرآن مجيد في لوح محفوظ আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌঁছেছে কি ফিরাউনের এবং সামুদের? বরং যারা কাফির তারা মিথ্যারোপে রত আছে। আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন। বরং এটা মহান কোরআন, লৌহে মাহফুজে লিপিবদ্ধ।